السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন দল এবং ফেরকা নিয়ে আলোচনা করি, এটার উদ্দেশ্যই নয় যে এই দলগুলো আমরা কাফের বা মুশরিক সবাইকে মনে করি, তা না। আমরা যেটা আলোচনা করি তার উদ্দেশ্য হচ্ছে এই, বিভিন্ন দলের মধ্যে অনেক দিক ভালো আছে, কিন্তু দুই একটা জিনিস এরকম আছে যা পুরা ইসলামের মূলে কুঠারাঘাত করে। নতুবা যতগুলো দল ইসলামে আছে, কোনো দল এরকম না যে সে অনেকগুলো ভালো কাজ করে না, সবাই কিছু ভালো কাজ করে। তাবলিগ জামাতের লোকেরা ভালো কাজ করে না, অনেক ভালো কাজ করে, বেনামাজিদেরকে ধরে মসজিদে নিয়ে আসে, কালেমা পড়ায়, নামাজ শিখায়, উযু গোসল করায়, খুব ভালো কাজ করে। আর এগুলো দেখি কিন্তু অনেকে আকৃষ্ট হয়, কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে বিষয়টা, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতটা আর বর্তমান প্রচলিত তাবলিগ জামাতের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এক কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের ধাক্কা লেগেছিল তৎকালীন শাসকদের গায়ে, মূর্তি পূজকদের গায়ে, যারা আল্লাহর আইন বাতিল করে তাদের গায়ে লেগেছিল। সুতরাং এরকম ভাবে যখনই ইব্রাহিম আলাইহিসসালাম লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করলেন, তৎকালীন শাসকদের গায়ে ধাক্কা লাগলো, যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করত, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করত। এরকম ভাবে মূসা আলাইহিসসালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তৎকালীন শাসক ফেরাউনের গায়ে ধাক্কা লাগলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন তৎকালীন মক্কার শাসক আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরকম মক্কার নেতাদের গায়ে ধাক্কা লেগেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা, কোনো ইলাহ নাই, কারো কোনো ক্ষমতা চলবে না, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এটা বুঝতে পেরে তারা বিরোধিতা করেছিল। আজকে আমাদের সমাজে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হচ্ছে, যারা দাওয়াত দেয় এবং যাদেরকে দেয় তারা কি বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই যে সংসদে আল্লাহর আইন বাতিল করা হচ্ছে, এরা সেই লা ইলাহা বলে যাদেরকে বাতিল করা হচ্ছে তারা, এরা কি জানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না, কাজী বিচারালয় আল্লাহর আইন যেখানে যেখানে পরিবর্তন করেছে সেগুলো চলবে না? না, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওইখানে গিয়ে কি করে আল্লাহর আইনের বিরুদ্ধে ফয়সালা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাবলিগও করে, আবার কোর্টে গিয়ে কি করে তাগুতের আইনে বিচার আচার করে, ওকালতি করে, মামলা চালায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার কি করে এই যে পূজা আসতেছে এবারে 1000 পূজা মণ্ডপ বেশি, এগুলো পাহারা দেওয়া লাগবে না? পাহারা দিবি কারা? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, দিনের দাওয়াতও দেয়, এরা দেখবেন যে লম্বা লম্বা দাড়িও আছে, সব রাত ভর মূর্তি পাহারা দিচ্ছে। নবীরা কি মূর্তি গড়েছিলেন না ভেঙেছিলেন? এখন যারা সেই নবীর উম্মত হইয়া যারা দাবি করে এরপর রাত ভর মূর্তি পাহারা দেয়, এরা কোন নবীর উম্মত? এরা কি ওই নবীর উম্মত যে নবী মক্কা বিজয় করে প্রথম মূর্তি ভেঙেছিলেন? এরা কি ওই নবীর আদর্শে গড়া যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন? এই জন্য আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কার লোকেরা দাঁড়িয়ে গিয়েছিল। এখনো যদি কোনো ব্যক্তি সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তাহলে তাদেরকে পুলিশ দিয়ে সাহায্য করবে না, তাদেরকে সব রকম সহযোগিতা করা হবে না, বরং তাদের বিরুদ্ধে নানান চক্রান্ত করা হবে। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে, দুধে যদি মাছি পড়ে তাতে দুধ খারাপ হয়ে যায় না, মাছিটা ফেলে তারপর দুধ খেতে হবে। আমরা বিভিন্ন দল নিয়ে যখন আলোচনা করি, এটা মনে রাখতে হবে সেই দলের অনেক ভালো কাজ থাকতে পারে, আমরা সেগুলোকে অস্বীকার করি না। হেজবুত তাহরিরকে নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, অনেক ভাইয়েরা এতে ব্যথা পেয়েছেন, আমাকে অনেকে ফোন করেছেন, বিভিন্ন তাদের বই পুস্তক পাঠিয়েছেন। আমি এটা স্পষ্ট করে দিচ্ছি যে আমার এই আলোচনার দ্বারা কাউকে ব্যথা দেওয়া উদ্দেশ্য না, কারো সমালোচনা উদ্দেশ্য না। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু আমরা সহি মনে করি অতটুকু সমর্থন করি, আর যেখানে যতটুকু আমরা কোরআন সুন্নার পরিপন্থী মনে করি আমরা সেটুকু ইসলাহের জন্য সংশোধন করে দেওয়ার জন্য, এবং যারা আমাদের কাছে সহিভাবে কোরআন হাদিস জানার জন্য আসে তাদেরকে সঠিক জিনিস জানাবার জন্য বলে থাকি। এ কারণে যদি কারো অন্তরে ব্যথা লাগে, তাহলে সে ব্যথাটাও আল্লাহর জন্য হবে। আর যদি কারো এতে সংশোধনী আসে, কেউ যদি ইসলাহ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমরা সেটা দিনের জন্য স্বাগত জানাই। গত সপ্তাহে আলোচনা ছিল তাদের একটা মূল বিষয়, খলিফা ছাড়া জেহাদ নাই। এটা আমরা কোরআন সুন্নাহ দিয়ে দলিল পেশ করেছিলাম, গুরুত্বপূর্ণ অনেক হাদিস এখানে এসেছিল। মূলত এর উপরে তারা যে বক্তব্য আমাকে কেউ কেউ বলেছেন, তারা বলতে চান যে না আমরা এরকম বলি না। তো আমি একজনকে পরিষ্কার জিজ্ঞেস করলাম যে বলো খলিফা ছাড়া জেহাদ হতে পারে কিনা। তো পেঁচায় যে যেখানে আক্রান্ত হয় যে দেশে সেখানে খলিফা লাগবে না, আর যেখানে আক্রান্ত হয় নাই সেখানে লাগবে, এরকম কিছু পেঁচগোজ আছে। তো যাই হোক, এখন দুনিয়ার এমন কোন স্থানটা আছে যেখানে আক্রান্ত হয় নাই? মূলত এই যে খলিফা বিহীন জেহাদ নাই, এটা তো আমরা হাদিস দ্বারা পেশ করেছি, এটা মূলত প্রথমেই স্লোগান তৈরি করেছে শিয়ারা। শিয়াদের বক্তব্য হচ্ছে রাওয়াফেজ শিয়া, লা জেহাদ ইল্লা মা ইমাম, ইমাম ছাড়া কোনো জেহাদ নাই, এই জন্য এদের ইমামে গায়েব আছে। আসল কোরআন নাকি সেই ইমামে গায়েব, উনি নিয়ে বসে আছেন, ইমাম মাহাদি আসলে ওই কোরআন নিয়ে বের হবে, তারপরে জেহাদ হবে। এটা কাদের আকিদা? শিয়াদের আকিদা। অথচ মনে রাখতে হবে যে শিয়ারা যে ইমাম হোসাইনকে মানে, হায় হোসাইন করে যার জন্য, সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? তো তখন তো ইয়াজিদ নিয়োগপ্রাপ্ত খলিফা, তাহলে হোসাইন তো খলিফার অধীনে তো ছিলেনই না, বরং নিয়োগপ্রাপ্ত খলিফার বিরুদ্ধে যুদ্ধ করছেন। তাহলে তো কি হওয়া দরকার? রাষ্ট্রদ্রোহী হওয়া দরকার। আমাদের দেশে যেমন অনেকে বলে দেশের আইন মানা ফরজ, না মানলে সে রাষ্ট্রদ্রোহী, বলে না এরকম? তাওহীদের দাওয়াত দেয় কিন্তু, অনেক তাওহীদের দাওয়াত দেয়, অনেক বইও লিখেছে তাওহীদের উপরে। এইখানে যখন আসবে তখন ধরা পড়ে যায়। আমরা এজন্য কাউকে প্রথম যাচাই করি ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ক্লিয়ার আছে কিনা আকীদা, প্রথম টোকা দিয়ে দেখি তাগুতকে বর্জন করেছে কিনা, তাগুতের পরিধি বর্জন করে কোন পর্যন্ত, কেউ আছে তাগুত বলতে মাজার ফকির পীর ফকির এগুলোর বিরুদ্ধে ঠিকই বোঝে, কিন্তু যখন তাগুত বলতে আরেকটু উপরে চলে যায় ভিআইপি তাগুত, রাষ্ট্রীয় তাগুত, যারা ওই সমস্ত গরিব তাগুতকে লালন করে, এই কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এইগুলো সব বন্ধ হবে একদিন যদি শাসন ব্যবস্থা মুমিনদের হাতে আছে, এক ডান্ডা বাড়ি মারবে সব ঠিক হয়ে যাবে। তাহলে সমস্ত শিরিকের লালনকারী, সমস্ত শিরিকের জন্মদাতা কারা? রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত। এইখানে গেলে তাগুতের বিরুদ্ধে কথা নাই, তাহলে বুঝতে হবে যে এখানেও ফেল করেছে। আপনি রাষ্ট্রের হুকুম মানা ফরজ বলেন, সেটা কোন রাষ্ট্র? কোরআন সুন্নাহ মোতাবেক খেলাফত ব্যবস্থায় যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের আইন মানা কি ফরজ? আর যেখানে কোরআন সুন্নাহর আইনকে বাতিল করে দেওয়া হয়েছে, ওরা নিজেরা আল্লাহর আইন বাতিল করার কারণে, তুমি যেমন রাষ্ট্রের আইন অমান্য করলে রাষ্ট্রদ্রোহী আর ভয় করো, ওরা আল্লাহর আইন অমান্য করে কি হয়ে গেছে? আল্লাহদ্রোহী হয়ে গেছে। তো তুমি আল্লাহদ্রোহীদের আইন মানতে বলছো আমাকে? যারা আল্লাহদ্রোহী হয়ে গেছে, আল্লাহর বিদ্রোহী হয়ে গেছে, তাদের আইন মানা ফরজ বলেছো? কাজেই এটা পরিষ্কার, যারা তাওহীদের দাওয়াত দেয় আবার বলে যে তাগুতি নিজামে যে সমস্ত রাষ্ট্র চলে, এহুদি খ্রিস্টানদের বানানো আইনে যে সমস্ত রাষ্ট্র চলে, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এসব মূল নীতির আলোকে যে রাষ্ট্র চলে, এই রাষ্ট্রীয় আইন মানা যারা ফরজ বলে, আমি বলি তাদের তাওহীদ তো দূরের কথা, ইমানই নাই। কারণ কারণ তারা তাগুতের আইন মানাকে ফরজ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানেই কি? তাহলে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আইন মানেন নাই, প্রথম বিদ্রোহ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদ্রোহ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, রাষ্ট্র আইন মানেন নাই, বিদ্রোহ করেছেন মূসা আলাইহিসসালাম, বিদ্রোহ করেছেন যুগে যুগে নবীরা, আপনি কি এদেরকে বিদ্রোহী বলতে চান? সেই শাসকদের মধ্যে আর বর্তমান যে মুসলিম দেশের শাসকগুলো আছে এদের মধ্যে কোনো পার্থক্য আছে? কাজে মনে রাখতে হবে, শিয়ারা এই বিষয়টা আগে উত্থাপন করেছে, ইমাম ছাড়া কোনো জিহাদ নাই, এই জন্য তাদের বারো ইমামে তারা বিশ্বাসী। আর সেই ইমামদের পাওয়ারটা কি? শিয়াদের উপরে আমার আলোচনা আছে, বিস্তারিত শুনবেন। শিয়াদের কিতাবে লেখা আছে পরিষ্কার, শিয়ারা বলে যে আমাদের ইমাম আছে, আর সেই ইমামরা আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হয়। নবী রসুলরা যেমন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমরা বলি, ওরা বলে ইমামরা কার পক্ষ থেকে নির্ধারিত? এবং ইমামে মাসুম, ইমামরা জন্মগতভাবে নিষ্পাপ থাকে। আর সেই ইমামদের মর্যাদা কি? শিয়া ইমাম খমিনী তার কিতাবে লিখেছে, ওয়াইন্না লিআইম্মাতিনা মাকাম লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের ইমামদের এক একজনের এত বড় বিশাল পাওয়ার, এত বড় মর্যাদা, যেই মর্যাদা পর্যন্ত কোন নবী রসুল কেউ পৌঁছতে পারে না, এটা শিয়াদের কথা। এই জন্য একের পর এক ইমাম আসে, সেই ইমামের অপেক্ষায় তারা আছে, সর্বশেষ যে ইমাম আসবে সে হলো ইমামে গায়েব, সে এখন সুররামান রায় দ্বীপে লুকায়িত আছে, আসল কোরআন তার কাছে আসে, উনি যখন সেই কোরআন নিয়ে আসবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে লড়াই হবে, আর সেই নেতৃত্বে শিয়ারা জিতে যাবে। এই লোকগুলো প্রথমে এই কথা চালু করেছে, আর এরপরে শিয়ারা এরকম আরো কিছু বিষয় চালু করেছিল। সর্বশেষ ভারতবর্ষে জেহাদের বিরুদ্ধে যে লোকটা কথা বলেছিল সে ছিল কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। সে মানুষের মধ্যে সংশয় ঢুকিয়ে দিয়ে এই কথাগুলো চালু করেছে, ইংরেজ শাসক ভারতবর্ষের জন্য আল্লাহর রহমত ছায়া, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তার একটা কবিতা আছে, জেহাদ কে নাম ছোড় দো আয় ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। এ ভাইরা এখন জেহাদের নাম ছেড়ে দাও, ইসলামে মারামারি করা হারাম। কার কথা এটা? গোলাম আহমদ কাদিয়ানি, যে নবুয়াত দাবি করেছিল। এই লোকটা এই আকীদা ছড়িয়ে দিয়েছে, যে কারণে ভারতবর্ষে এখনো অনেকে কাদিয়ানি দাবি করে না ঠিক, কিন্তু কাদিয়ানিদের সে আকীদা এখনো তাদের মধ্যে আছে। এদের আর একটা বিষয় যেটা সচরাচর শুনতে বলা শোনা যায়, বলতে শোনা যায়, এটার জন্য কোনো দলিল লাগবে না, এরা যারা হিজবুত তাহরির যারা করে তাদের সকলের মুখেই এটা জানা আছে, একটু গভীরে যারা নুসরাত চাইতে হইবে। আমি এটাকে বুঝতাম না, আমাকেও তারা সমালোচনা করতো, জসীম ভাই এ দিয়ে কামত দিনে কথা বলে, নুসরাত চায় না তো, আমি আসলে জানতামই না যারা কি দিলি, এত করে হাদিস পড়লাম, নুসরত চাওয়ার যে মানিটা কি জানি নাই। পরবর্তীতে ওনাদের একজন জিজ্ঞেস করেন যে ভাই একটু বসো আমি জানা দরকার, নুসরত চাওয়াটা কি জিনিস, এটা খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য শর্ত, এদের দলীয় আকীদা বিশ্বাস যে লা তাজুজ লা তাকুমুল খিলাফাতু লা তরিকা ইলাল খিলাফাত ইল্লা আন তরিকা তালাবিন নুসরাত, নুসরাত চাওয়ার মাধ্যম ছাড়া খিলাফত ব্যবস্থা কায়েম হবে না। তাই নুসরাত চাওয়াটা কি, তোমরা আমার উপরে সমালোচনা করছো যে নুসরাত চাই না, এটা কি জিনিসটা কি? তখন আমাকে বুঝাইল যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন কাজ করছেন, মক্কার লোকদের বিভিন্ন দলপতির কাছে গেছেন, ইসলামে দাওয়াত পেশ করেছেন, তাদের সাহায্য চেয়েছেন, তায়েফে গিয়ে ওখানে গোত্রপতিদের কাছে সাহায্য চেয়েছেন, এরপরে মদিনার থেকে যারা আসলো তাদের নেতাদের কাছে সাহায্য চেয়েছেন। এই যে তলবুন নুসরাত, নুসরাত চাওয়া, এটা হলো নুসরাত চাওয়া, এটা করতে হবে, এটা না হইলে খেলাফত কায়েম হবে না। আজকে এটা আলোচনা যে নুসরাত চাওয়া ছাড়া খেলাফত কায়েম হবে না, এইটা কোরআন সুন্নাহ মোতাবেক কতটুকু সঠিক। যদি হিজবুত তাহরির ভাইদের এই আকীদা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, এটা যারা বলে আমি তাদের বিরুদ্ধে বলছি, ওনাদের বিরুদ্ধে বলছি না, ওনাদের যদি এই বক্তব্য না হয়ে থাকে যে নুসরাত তলব করা ছাড়া খেলাফত কায়েম হবে না, এই বক্তব্য যদি ওনাদের না হয়ে থাকে তাহলে আমার এই বক্তব্য ওনাদের বিরুদ্ধে না, বরং যারা এটা বলে তাদের বিরুদ্ধে। আর যদি ওনারা এটা বলে থাকেন তাহলে তো ওনাদেরকে দাওয়াত দিচ্ছি যে কোরআন সুন্নাহ মোতাবেক যারা সহি সেটা দিকে ফিরে আসেন। আসেন, এবার এক এক করে বলছি। তারা যেটা বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসরত চেয়েছিলেন দিনের জন্য এবং নিজের জন্য, মিন কাবায়েল ওয়া শুয়ুখিল আরব, আরবের বিভিন্ন গোত্রপতি এবং বিভিন্ন বড় বড় লিডারদের কাছে সাহায্য চেয়েছিলেন, সেভাবে নুসরত চাইতে হইবে আমাদের বক্তব্য। প্রথমত এটার অর্থ যদি এই হয় যে এর দ্বারা বোঝা গেল যে নুসরত চাওয়া যাবে, সাহায্য চাওয়া যাবে, সহযোগিতা চাওয়া যাবে, তাহলে আমরা তাদের সাথে একমত যে ইসলাম কায়েমের জন্য যদি কোনো এরকম লোকের সাহায্য প্রয়োজন মনে করা হয় এবং সেখানে সাহায্য চাওয়া হয় এটা জায়েজ বোঝা গেল। আল্লাহ নবী চেয়েছেন, কাজেই চাওয়াটা জায়েজ, ইয়াজুজু, এটা জায়েজ পাওয়া গেল, মাশরুউন, এতে কোনো সন্দেহ নেই এবং এতটুকু নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, কোনো বিরোধ নাই। কিন্তু এটার দ্বারা যে উদ্দেশ্য এই হয় যে এই তলব নুসরত ছাড়া, নুসরত চাওয়া, সাহায্য চাওয়া ছাড়া খেলাফত কায়েম হবে না, তা সেক্ষেত্রে আমাদের আলোচনা আছে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এই যে খেলাফ যদি তারা একথার অর্থেই বলে যে তলব নুসরত এটা শর্তুন লিসিহ্হাতি কিয়ামিল খেলাফত, খেলাফত কায়েমের জন্য এটা শর্ত, খেলাফত কায়েম হওয়া সহি হওয়ার জন্য শর্ত, এবং এই নুসরত চাওয়া ছাড়া অন্য কোনো তরিকায় চলা যাবে না, তাহলে আমরা বলবো যে এটা একটা বাতিল মতবাদ। হাদা কাউলুন বাতিলুন লাম ইয়াদুল্লা আলাইহি নাসুন শারঈয়ুন সহীহুন তাসরিহান ওয়ালা তালমিহান, এ সম্পর্কে শরীয়তের কোনো স্পষ্ট এবং সহি দলিল নাই, স্পষ্ট নাই, আকার ইঙ্গিতেও নাই, কোরআনেও এর কোনো দলিল নাই, হাদিসেও এর কোনো দলিল নাই, এবং কোন সালাফ এবং খালাফ কারো পক্ষ থেকে কোনো দলিল নাই। আমাদের যে কোনো শর্ত আরোপ করতে হলে কোরআন এবং সুন্নার দলিল পেশ করতে হবে। শর্ত যদি আরোপ করেন, আমরা জায়েজ বলেছি, আল্লাহ নবী সাহায্য চেয়েছেন, নুসরত চাওয়া জায়েজ বোঝা গেল, কিন্তু যদি বলেন খেলাফত কায়েমের জন্য এরকম গোত্রপতি অথবা সেনাবাহিনীদের সাহায্য চাইতে হবে, ওনাদের একটা কথা শোনা যায় বারবার যে এখন নাকি গোটা বিশ্বে কত লাখ মুসলিম সেনা আছে, 7-8 লাখ মুসলিম সেনা আছে, এদের সাহায্য চাইতে হইবে। আচ্ছা আপনারা বলেন ওনাদের হিসাব মতো যে 7-8 লাখ মুসলিম সেনা থাকে, তাহলে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে মুসলিমদেরকে যে নির্যাতন করছে তারা কারা? তারা তো ওনাদের হিসাবে মুসলিম কি সেনাবাহিনী। এই যে মুসলিমদেরকে চরম নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন যারা করে তারা কি, এই সেনাবাহিনী কি মুসলমানদের সাহায্য করবে? এই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা, এই সেনাবাহিনীর লিডার হচ্ছে আমেরিকার সেনাবাহিনী, এদের সঙ্গে মহড়া করে, এদের কাছে প্রশিক্ষণ দেয়, এই র‍্যাবদেরকে প্রশিক্ষণ দেয় কারা? ব্রিটেন প্রশিক্ষণ দেয় আমেরিকা। এরা কিসের প্রশিক্ষণ দেয়? যারা জেলে যায় তাদের থেকে শুনলে আপনি আটকে উঠবেন, আমি সেইগুলো যেহেতু নিজে দেখি নাই সেই জন্য বলতেছি না, আপনারা এগুলো ইন্টারনেট থেকে দেখবেন যে বাংলাদেশের জেলখানায় কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এইগুলো মুসলিম সেনাবাহিনী, তুমি এদের মাধ্যমে দিন কায়েম করতে আগ্রহী আর এদের নুসরত চাচ্ছ। যাই হোক, তোমাদের যদি শর্ত হিসেবে বলতে চাও, আমরা বলবো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলা আছে। আমরা দেখতে চাই যে আজকে সারা বিশ্বে ওনাদের এই দলটা কায়েম হয়েছে বোধহয় 1952 সালে। তাহলে 52 সাল থেকে শুরু করে এই পর্যন্ত নুসরত চাইতে চাইতে এখনো কি সুযোগ হয় নাই যুদ্ধ ঘোষণা করার বা খেলাফত কায়েম করার? না কবে হবে, নাকি আদৌ হবে না? তৃতীয় বিষয় এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুসরত চেয়েছিলেন আরবদের বিভিন্ন কাবায়েল গোত্রপতিদের কাছে, বিভিন্ন লিডারদের কাছে, এটা ছিল তখন যখন ইসলাম শক্তিশালী হয় নাই, দিন পরিপূর্ণ হয় নাই। সেই সময় প্রথম অবস্থায় যখন মুসলিমরা দুর্বল ছিল তখন বিভিন্ন গোত্রের কাছে গিয়ে আল্লাহর নবী নিজেকে পেশ করেছেন, মাই ইয়াহমিলুনি, কে আছে আমাকে নিয়ে যাবে তার কওমের কাছে, কে আমাকে আশ্রয় দিবে, এটা বলতেন। কাজী বোঝা গেল যখন এরকম দিন দুর্বল থাকে, মোকাম্মাল থাকে, অসম্পূর্ণ থাকে, তখন চাওয়া যায়। এখন কি দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, দিন অসম্পূর্ণ নাই। তারপরে তোমাদের হিসাব মতো যদি 67 লাখ সেনাবাহিনী থাকে মুসলিম, আর এরপরে কত কোটি মুসলমান আছে, এরপরেও আমরা কি সেই এখনো সেই বিভিন্ন কাফের গোত্রপতিদের কাছে সাহায্য চাইতে যাব? আমরা কি ওবামার কাছে সাহায্য চাবো দিন কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য? আমরা কি এখন সেই ব্রিটেনের শাসক বা লিডারদের কাছে সাহায্য চাইতে যাব? এটা বুঝতে হবে। এরপরে শরিয়াতে যখন কোনো জিনিসকে আপনি শর্ত করতে যাবেন তখন সেখানে দলিল প্রয়োজন হবে, নস লাগবে। এখন আমরা দেখতে চাই যে এমন কোনো দলিল আছে কিনা, যে দলিলগুলো প্রমাণগুলো এরা পেশ করতে পারে যে খেলাফত কায়েম করতে হলে সাহায্য চাইতে হইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহায্য চেয়েছিলেন, তালাবুন নুসরাত মিন কাবাইল আরব ওয়া বুতুনহা হুয়া আদ-দাউফ ওয়াল কিল্লাতু, সেটা ছিল দুর্বলতা এবং স্বল্পতা, যখন মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য ছিল। এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা বলছি যে সেক্ষেত্রে জায়েজ হতে পারে। এমনি ভাবে এখন আমরা দেখব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলেছেন, লাং তাগলিবা ইসনা আশারা আলফু মিন কিল্লাতিন, 12,000 যদি আমার উম্মতের 12,000 যদি যোদ্ধা থাকে, তাহলে এই 12,000 লোক স্বল্পতার কারণে, তাদের সংখ্যা লঘিষ্ঠতার কারণে তারা পরাজিত হবে এমনটা হবে না। তাহলে 12,000 হলে আমার আর কারো কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আমি আমাদের সব বাদ দিলাম, ওনাদের হিসাব মতে 12,000 আছে কিনা, ওনাদের যারা সদস্য এরা 12,000 আছে কিনা, ওনাদের একটা লিফলেট যেটা উজবেকিস্তানে ওনারা ছেড়েছেন সেখানে তারা লিখেছেন যে সেখানে বলেছেন যে তাদের প্রায় কত আছে, যে তাদের উজবেকিস্তানেই প্রায় 10,000-এর উপরে উজবেকিস্তানে তাদের সদস্য আছে যারা তাদের সক্রিয় সদস্য, এবং এরপরে তাদের সমর্থনে আরও আছে প্রায় লক্ষ লক্ষ এরকম লোক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাগলিবা ইসনা আলফুন মিন কিল্লাতিন, 12,000 লোক যদি হয় আমার সৈনিকদের মধ্যে, উম্মতের মধ্যে, তো তাহলে তারা স্বল্প সংখ্যার কারণে পরাজিত হবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনার লোকদের সাহায্য চেয়েছিলেন, সেখানে সর্বশেষ লাইলাতুল আকাবায় কতজন ছিলেন? আকাবায় যাদের থেকে আল্লাহ রাসূল সাহায্য চেয়েছিলেন, মদিনার থেকে যারা আসছিল তারা সর্বশেষ কয়জন ছিলেন? 70-72 জন ছিলেন। তো এই যে 70-72 জন লোকদের থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্য পেলেন, তাহলে এখন আমরা জিজ্ঞেস করতে চাই যে আপনাদের এরকম 70 জন লোক আছে কিনা, যদি 70 জন না হয় তাহলে কবে আসবে 70 জন? বিষয়টা হচ্ছে এই যে আসলে এই যে কথাগুলো বলা হচ্ছে, ওই যে অনেকগুলো কথা আছে যেটা আমি বলে থাকি, আলী রাদিয়াল্লাহু বলছিলেন যে কালিমাতু হাক্কিন উরিয়ে দেবে হাল বাতিল, কথাটা সত্য উদ্দেশ্য খারাপ তো এরকম একটা কথা এটাও, নতুবা আমরা ধরে নিলাম যে এখন দুনিয়াতে এমন কোন দল বা এমন কোন কি আছে, লিডার আছে মুসলিমদের, এটা অসম্ভব কিছু না, যার কাছে মনে করুন 100,000 যোদ্ধা আছে এবং তার কাছে সব রকমের অস্ত্র আছে, সব রকমের অস্ত্র আছে, যোদ্ধা আছে তার কাছে লক্ষাধিক, অস্ত্র তার কাছে সব আছে, জাগতিক শক্তি আছে। এই ব্যক্তিকে কি ওনারা বলবেন যে ওনারও বিভিন্ন জায়গায় গিয়ে নুসরাত চাইতে হইবে না যুদ্ধ করবে? যদি বলেন যে ওনাকেও নুসরাত চাইতে হইবে, তাহলে আমাদের কোনো কথা নাই, যে তাহলে কি হবে, সারা জীবন নুসরতে চাইতে হবে আমাদেরকে। আর যদি বলেন যে না, এরকম যদি কারো কাছে শক্তি থাকে, তাহলে তার আর নুসরাত চাওয়া দরকার নাই, তাহলে সে কি করবে, সে যুদ্ধ শুরু করবে। তাহলে আমরা দেখি আফগানিস্তানে যখন ইসলামিক খেলাফত কায়েম হয়েছিল, তখন তাদের সব ছিল না, দুনিয়ার সারা দুনিয়ার মুসলিমদেরকে তারা হিজরত করতে আহ্বান করে নাই, আহ্বান করেছিল। তো তখন কেন এই লোকগুলো সেখানে গিয়ে বায়াত দিল না, কেন সেখানে গিয়ে তাদের নেতৃত্বে খেলাফত কায়েম করলো না? এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে, লা ইয়াজুযু লাকা আন তুনা খিলাফাত আল্লাযী হাত্তা তাতলুবা নুসরাত মিন গায়রিকা অমিম্মান হুম লাইসু আলা মিল্লাতিক দ্বীনে কামা কানা ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনদামা আরযা নাফসা মিন আল কাবায়ির আরাবিয়্যা। আচ্ছা, যদি এখন তারা বলে ফাইন ক্বালু নাম, তারা যদি বলতে চায় যে হ্যাঁ, তখনও ইয়াকুনুনা কদ আত্তালু আযাম ওয়াজিবিন বাদ আত তাওহীদ, তারা যদি এখনো বলে যে হ্যাঁ, এত বড় শক্তি থাকার পরেও আমাদের এখনো কুফফারদের কাছে কবায়েলে গিয়ে নুসরাত চাইতে হইবে, তাহলে আমাদের বলতে হবে যে তারা তাওহীদ গ্রহণ করার পরে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ আঞ্জাম দেওয়ার মতো যথার্থ শক্তি থাকা সত্ত্বেও তারা এটাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং নিজেদের ব্যাপারে তারা কোরআন সুন্নার দলিল ছাড়া একটা নতুন শর্ত তারা আরোপ করে দিয়েছে। এই শর্তের কোনো দলিল নেই। মুসলিমদের একজন লিডার আছে মনে করেন, সেই লিডারের অধীনে লক্ষাধিক লোক আছে, সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, অস্ত্রও আছে, এখন তারা কি নুসরাত চাওয়ার জন্য ঘুরতে থাকবে না তারা জেহাদ শুরু করবে, কোনটা করবে? এমনিভাবে দেখা যায় যে তাদের যে উসুল যেটা, এটা অনেক সময় নিজেরাও লঙ্ঘন করে, তারাও কিন্তু ময়দানে অংশ যুদ্ধ করে, বাধ্যই করে, কারণ যখন আক্রান্ত হয় তখন তারা যুদ্ধ শুরু করে না। এই যে মতিঝিলে পুলিশ একটা ঘুরে আছাড় মারলো, এটা কি? তারপরে ওই যে কয়েকদিন আগে মিছিল করলো না, সেই মিছিলে পুলিশ পিটাইলো না? ভালো, আমরা ভালো বলি এগুলো, ঠিক আছে, জেহাদ করো। তো এখন তোমরা আক্রান্ত হইলে তখন বলবা জেহাদ ফরজ, আর আক্রান্ত না হলে তখন আর কি থাকবে না? অন্যরা তোমরা আক্রান্ত আছে, তুমি নিজে আক্রান্ত হলে তখন জায়েজ হয়ে যায়। আর তোমার ভাই বোন যে মার খাচ্ছে ফিলিস্তিনে, ইরাকে, কাশ্মীরে, আফগানিস্তানে, চতুর্দিকে যে মার খাচ্ছে, এখানে কি হবে? তাহলে নিজে মার খেলে তখন কি হয়? ফরজ হয়। আর অন্যরা মার খেয়ে তখন কি হবে? না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মুসলিমরা সবচেয়ে কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহ সমতুল্য, একটা অঙ্গ যদি আক্রান্ত হয় তাহলে গোটা দুনিয়ার মুসলিমরা কি হবে? আক্রান্ত হবে। তাহলে আজকে সারা বিশ্বে যখন মুসলিমদের বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এখন আমরা কুফফারদের নুসরাত চাবো না মুসলিমদের ঐক্যবদ্ধ করে যা আছে তা নিয়ে লড়াই করবো, কোনটা করবো? এই জন্য এ বিষয়টা আমাদের বুঝতে হবে যে তারা এখানেও যে একটা সংশয় তৈরি করে দিয়েছে, এটা কোরআন সুন্নার ভিত্তিতে, এর কোনো দলিল আমরা খুঁজে পাই নাই যে নুসরাত চাওয়া এটা শর্ত। আমরা এটা বারবার বলছি, এটা দ্বারা বেশির থেকে বেশি জায়েজ মনে হতে পারে, জায়েজ হতে পারে, কিন্তু এটার যে শর্ত হবে এটা কোনো দলিল নাই। এমনিভাবে কুতিবা আলাইকুমুল কিতাল, এরকম কাতিলুল্লাযীনা, কোরআন শরীফে আয়াত আছে যেটা আমরা গত জুমা আলোচনা করেছিলাম, এরকম কোরআনে আয়াত আছে কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনকুম কাফাতান, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে। আবার বলা হচ্ছে তোমরা কাফের মুশরিকদেরকে সম্পূর্ণভাবে তাদের সাথে যুদ্ধ করো যেরকম তারা যুদ্ধ করছে। এখানে কোনো জায়গায় শর্ত লাগায় নাই যে আগে তোমরা নুসরাত চাও, যুদ্ধ করার জন্য বিভিন্ন দলপতি গোত্রপতি এদের নুসরাত চাও, সাহায্য চাও, যদি তারা সাহায্য করে তারপরে তোমরা কি করো, তাদের সাহায্য নিয়ে খেলাফত কায়েম করে তারপরে যুদ্ধ করো, এরকম কোনো শর্ত কোরআন এবং হাদিসের কোন নাসে লাগানো হয় নাই। জেহাদের যতগুলো আয়াত আছে, যতগুলো হাদিস আছে, কোন হাদিসে কোনো আয়াতে এরকম কোনো শর্ত লাগানো হয় না যে নুসরাত চাইতে হবে, নুসরাত না চাইলে পরে আর জিহাদ করা যাবে না। আমরা এটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কি করতে পারে না শক্তিশালী বাহিনী গঠন হয় নাই, দুর্বল ছিলেন, তখন নুসরাত চেয়েছেন। এর দ্বারা জায়েজ তো আমরা বললাম, জায়েজ বোঝা গেল। এর দ্বারা শর্ত এটা কোনো জায়গায় নাই, কোনো নসের দ্বারা পাওয়া যায় না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যত জায়গায় হুকুম দিয়েছেন জিহাদ করার জন্য, বলা হয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে লড়াই করে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, যুদ্ধ করে, তেতাল করে। সূরা নিসার 76 নম্বর আয়াত। এখানেও আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে নুসরাত চাওয়ার কোনো বিষয় নাই, যারা মুমিন যারা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। মুমিনদেরকে এখানে নুসরাত চাওয়ার কোনো প্রসঙ্গ আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এরকমভাবে যে হাদিসগুলো আগে উল্লেখ করা হয়েছিল, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত থাকবে। এই যে একদল লোক আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত থাকবে, যারা যুদ্ধ করবে, তারা যে আগে কাবায়েল এবং বিভিন্ন গোত্রপতিদের কাছে সাহায্য চাইবে, এরকম কোনো শর্ত ওই হাদিসের মধ্যে লাগানো হয় নাই। তাহলে যতগুলো হাদিস আছে, যতগুলো নুসুস আছে, কোনো হাদিসে বা কোরআনের কোনো আয়াতে নুসরাত চাওয়ার কোনো শর্ত লাগানো হয় নাই, বরং আল্লাহ মুমিনদেরকে বলেছেন, আমভাবে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাহলে আমরা সাহায্য চাবো ঠিকই কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ করবেন। কোরআন স্পষ্ট বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে আল্লাহ তাআলা স্থির রাখবেন, অটল রাখবেন। তাহলে নুসরাত চাওয়ার যে বিষয়টা আছে, এটার কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল তো নাই, বরং কোরআন এবং হাদিসের যত জায়গায় কেতাল এবং জেহাদের কথা বলা হয়েছে সব জায়গায় আমভাবে মোতলাকভাবে বলা হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করো, লড়াই করো। এমনিভাবে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, এরকমভাবে একজন লোক হেদায়েত প্রাপ্ত লোক আসবেন যাকে ইমামে মাহদী বলা হয়, এই লোকগুলো আগে এসে কাফেরদের কাছে সাহায্য চাইবেন, এর কোনো প্রমাণ আছে নাকি? তাহলে যত জায়গায় জেহাদের আয়াত আছে, নস আছে অথবা হাদিস আছে, কোনো জায়গায় এই শর্তগুলো লাগানো হয় নাই। যারা এই শর্তগুলো লাগায় মূলত তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহায্য চেয়েছেন ওইটার উপরে ভিত্তি করে তারা লাগাইলেন। আমরা তো বললাম এর দ্বারা জায়েজ বোঝা যায়, প্রয়োজন মনে করলে জায়েজ বোঝা যায়, আর তখন দুর্বল ছিল, এখন মুসলিমরা দুর্বল না। এখন যদি সত্যিকার অর্থে সারা দুনিয়ার যে মুসলিমরা আছে এরা আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক একজন ইমামের নেতৃত্বে, একজন আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যুদ্ধ করে, তাহলে এদের শক্তিকে দমাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে আছে? মূল বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর দিন আল্লাহ মোকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ হওয়ার পরে আমাদেরকে আবার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর দিন যখন মোকাম্মাল হয়ে গেছে তখন সেই মোকাম্মাল দিনটা কি আমাদের সামনে নিয়ে যেতে হবে? এখান থেকে কোনো অংশ বাদ হয়ে গেছে, ছুটে গেছে, এটা বলা যাবে না। হ্যাঁ, আপনি কৌশলগতভাবে বা হেকমাত অবলম্বন করে হয়তো আপনি শক্তি অর্জন করার জন্য এখন জেহাদ করছেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি শর্ত আরোপ করে দিয়ে এই শর্ত না পাওয়া গেলে জেহাদ করা যাবে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা যে শর্ত দেন নাই, কোরআন হাদিসের মধ্যে এমন শর্ত নিজেদের পক্ষ থেকে যোগ দিয়ে দেওয়া বা এমন শর্ত সংযুক্ত করে দেওয়া, এটা অধিকার আল্লাহ তাআলা দেন নাই। আমরা এটা বলি যে ইসলামে জেহাদ ফরজ হওয়ার চারটা স্তর ছিল। প্রথম পর্যায়ে আল মারহালাতুল উলা, প্রথম পর্যায়ে জেহাদের কোনো হুকুমই দেওয়া হয় না, আদেশ অনুমতি দেওয়া হয় না, বরং সেখানে বলা হয়েছিল ফাআফু ওয়াসফাহু, ক্ষমা করো, মাফ করে দাও, এটা ছিল মক্কাতে। এরপরে আস্তে আস্তে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, দিন মুকাম্মাল হতে লাগলো। দ্বিতীয় পর্যায়ে এসে বলা হলো কি, তোমাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কাদের বিরুদ্ধে? যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের বিরুদ্ধে। তাহলে এখানে যুদ্ধের অনুমতি ফরজ না কিন্তু, তাও কাদের বিরুদ্ধে? যারা যুদ্ধ করে ওদের বিরুদ্ধে। দ্বিতীয় স্তর চললো এরকম। তৃতীয় স্তরে যুদ্ধ ফরজ করা হয়েছে, এখন উজিনা না, কাতিলু, তোমরা যুদ্ধ করো ওদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ ফরজ হয়ে গেল, তবে আমভাবে না, কাদের বিরুদ্ধে? যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আক্রমণ করে এদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ হয়ে গেল। এরপরে চতুর্থ স্তরে এসে আমভাবে যুদ্ধ ফরজ হয়ে গেল, কিসের জন্য? এবারে দিন কায়েমের জন্য। এবারে কোরআনে আয়াত স্পষ্ট হয়ে গেল, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে। তোমরা যুদ্ধ করো ওদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রাসূল প্রতি ঈমান রাখে না, পরকালে প্রতি ঈমান রাখে না। এরকম ভাবে যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না, এরকম লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন আর কি নাই, কেউ হামলা করলে তার উপরে হামলা তা নাই, কারণ এখন সামনে পাবে মুসলিমরা। এরকম ভাবে আল্লাহ তাআলা কি বললেন, তোমরা ওদেরকে আমভাবে পাইকারি ভাবে মারো যেরকম ওরা মুসলিমদেরকে পাইকারি মারছে। এখন এখানে আর কোনো বাদ বিচারের কোনো সুযোগ নেই। অনেকে আছে ঘরে বসে বসে মুজাহিদিনদের ভুল ধরে, মুজাহিদিনরা কেন কাফেরদের স্কুলে মারলো, আর ওরা যে মুসলমানদের হাসপাতালে মারে, ওরা যে মুসলমানদের স্কুলে বোমা মেরে 300 শিশুদেরকে লাইন ধরে রাখলো। আফগানিস্তানে আপনারা দেখেছেন, বামিয়ানে যখন মূর্তি ভাঙলো পুরা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে গেল, মূর্তি ভাঙলো, মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে। আর এরপরে আমেরিকা যে ওখানে স্কুলে বোমা হামলা করে 300 শিশুদেরকে লাইন ধরে রাখলো, এটা নিয়ে তেমন আলোচনা হয় নাই, এটাতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। এরকম ভাবে আপনারা পত্রিকায় দেখেছেন, কয়েকদিন পত্রিকা এসেছে এটা, ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার সর্বোচ্চ ডিগ্রিধারী একটা মহিলা, 100 উপরে তার ডক্টরেট ডিগ্রি আছে, এই মহিলাকে আপনারা দেখেছেন, তার আগের ছবিও দিয়েছে পত্রিকা, আর নির্যাতনের পরে তার ছবিটা কি হয়েছে। এই মহিলা অপরাধ ছিল কি? অপরাধ ছিল আফগানিস্তানের জেহাদের জন্য সে ওখানে পয়সা কালেকশন করত। এরপরে যখন তিনি পাকিস্তান আসলেন তখন তাকে রাস্তার থেকে অপহরণ করা হলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকার একজন সাংবাদিক, সেও কোনো কারণে জেলে গেছিল আফগানিস্তানের জেলে, আর সেই কি জানি একটা কারাগার ছিল, আবু গরিব কারাগার। এইখানে রাতের বেলায় শুনতো একটা নারীকে নির্যাতন করা হচ্ছে, তার চিৎকারে জেলখানার অন্য আসামি পর্যন্ত আটকে উঠত। বরং কাউকে যদি ভয় দেখানো হতো ওই নারীর চিৎকারগুলো রেকর্ড করে তারপর শোনানো হতো। এই সাংবাদিক লন্ডনে গিয়ে তারপরে তালাশ পত্রিকা দিল, তালাশ করলো যে এই মহিলাটা কে, কাকে চরম নির্যাতন করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল এই মহিলাটা আর কেউ না, সেই ডক্টর আফিয়া সিদ্দিকা, যাকে এরকম নির্যাতন করা হতো। তার 2টা ছেলে সহ তাকে গ্রেপ্তার করেছে, ছেলে দুটোকে তার সামনে জবাই করে দেওয়া হয়েছে। এরপরে যখন পত্রিকা এসে দেওয়ার কারণে এখন আদালতে পেশ করতে হলো, আপনারা দেখেছেন পত্রিকা সব পড়েছেন, ইন্টারনেট ঘাটলে এখনো দেখতে পাবেন আপনারা। এই আফিয়া সিদ্দিকা আমেরিকার আদালতে ঢুকতেছে, তার চোখ খুলতে পারে না নির্যাতনের কারণে, চোখ বন্ধ হয়ে গেছে, শরীরে হাঁটতে পারে না, শরীরটা নিস্তেজ হয়ে গেছে। এরপরেও তার বিচার করতে হবে, কেন জানেন? কুফফাররা বুঝতে পেরেছে যখন সে ওই আদালতে ঢুকতেছিল তখনও আকার ইঙ্গিতে সে বুঝাচ্ছিল আমার মাথায় হেজাব লাগিয়ে দাও, হেজাব। তার মানে কুফফাররা বুঝতে পেরেছে আমরা তার দেহকে নিস্তেজ করতে পেরেছি, তার ঈমানকে নিস্তেজ করতে পারি নাই, এ কারণে তার বিচার করতে হবে, তাকে জেলে আটকে রাখতে হবে, নির্যাতন আরো করতে হবে। এগুলো অপরাধ না, কেবল মুজাহিদিনরা কি ভুল করলো? কোরআনের আয়াতগুলো ভালো করে পড়বেন, যখন কোনো কাফের রাষ্ট্র মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, মুসলিমদেরকে পাইকারি হত্যা করে, ওই কাফের রাষ্ট্রের কারো জান এবং মালের নিরাপত্তা থাকে না। এমনকি তারা যদি মুসলিমদেরকে পর্যন্ত, মুজাহিদদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে মানব বর্ম বানায়, ঢাল বানায়, আর এদেরকে রক্ষা করার উপায় নাই, রক্ষা করতে গেলে মুসলিমদের পরাজয় হবে। তখন ফেকার মুসলিমদের যত ফেকার ফেরকার কেতাব আছে সব একমত যে প্রয়োজনে ওই মুসলিম মুজাহিদদের সহ তাদেরকে হত্যা করো। তাহলে যেখানে মুসলিম মুজাহিদদের পর্যন্ত হত্যার অনুমতি আছে আর সেখানে আপনার দরদ রাখলো কাদের উপরে, কুফফারদের কয়টা মেয়ে লোক মারা গেল, কয়টা বাচ্চা মারা গেল, আর ওরা যে মুসলিমদের লক্ষ লক্ষ শিশু হত্যা করলো, এই জন্য তোমার কোনো ব্যথা নাই। এই জন্য আগে ফেকহুল জিহাদ, জেহাদের মাসলা জানতে হবে। কেবল ঘরে বসে বসে মুজাহিদদের ভয় ভুল দেবেন না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, যে বাড়া খেতে নামেই নেয় সে পাও দেখায়, আমার পাও কি পরিষ্কার দেখছো, একটু কাদার দাগ নাই, এই বেটা তুই খেতে নামছো, তুমি ঘরে বসে বসে ভুল ধরতেছো, এই ভুল করলো ওই ভুল করে এই ঠিক করে নাই, কি পণ্ডিত মাশা আল্লাহ, নিজে কিন্তু নামে নাই। আর যারা ময়দানে আল্লাহর দিনের জন্য, এই মহিলাদের আপনারা পড়েছেন আরো, ফাতেমার চিঠি পড়েন না ইন্টারনেটে, ফাতেমার চিঠিতে সে আহ্বান জানিয়েছে যে আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদেরকে এক এক রাতে জেলখানায় বসে দশটা আমেরিকান সৈন্য ধর্ষণ করে, আমাদের একটা বোন সে সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে আত্মহত্যা করবে, তার কোনো ব্যবস্থা নাই, এই জন্য সে দেয়ালের সঙ্গে মাথা আঘাত করে মাথা টুকরে টুকরে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করেছে। তোমরা আমাদের উপরে বোমা মারো, আমাদের সহদেরকে হত্যা করো, জেলখানা ভেঙে ফেলে দাও। কই আজকে যারা ভুল ধরে তারা সেখানে গেছিল বাঁচাবার জন্য? সেখানে গেছিল কারা? যাদের ভুল ধর হয় তারা কমপক্ষে সেখানে চেষ্টা করেছে, আপনারা দেখেছেন ওই দেয়ালেও হামলা হয়েছে, আর কিছু করতে না পারলেও তো তারা দেয়াল ভেঙে দিয়েছিল। তাহলে এরকম ভাবে চতুর্দিক থেকে যে আওয়াজ আসছে, কোরআন বলছে আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করছো না, যুদ্ধ করছো না, এরপরে কি, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ ওয়াল মুস্তাদাফিন অসহায় দুর্বল শিশুরা, নারীরা, বৃদ্ধ লোকেরা ফরিয়াদ করছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমা আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালেম অধ্যুষিত জনপদ থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও, নেতা দাও, ওলি দাও, নেতা, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে নাসির দান করো, সাহায্য দান করো, সাহায্যকে দান করো, সেই সাহায্যকারীর জন্য দোয়া করছে মজলুমরা। আল্লাহ বলছেন ওদের সাহায্যের জন্য তোমরা কেন বেরোচ্ছ না, তোমরা কেন বেরোচ্ছ না? আমরা বলবো যে আল্লাহ আমরা তো কুফফারদের কাছে সাহায্য চাচ্ছি, নুসরাত চাচ্ছি, নুসরাত পাই না, তলবুল নুসরাত, নুসরাত চাইতে হইবে। আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। যারা এরকম শর্ত জুড়ে দিয়ে যারা আজকে জেহাদের ময়দানে কাজ করছে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে, যেই যুবকেরা মুজাহিদিনদের জেহাদকে দেখে আজকে দলে দলে উদ্বুদ্ধ হচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করাচ্ছে এই কতগুলো শর্তের কারণে। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ তাআলা কোরআনে এই শর্ত লাগান নাই। আজকে এই আয়াত অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমি সব বাদ দিলাম, আল্লাহ বলছিল আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন লড়াই করছো না আল্লাহর রাস্তায়, ওয়াল মুস্তাদাফিন এই মজলুম অসহায় মানুষদের। আচ্ছা আপনারা বলেন এই মজলুম মুসলমান এখন দুনিয়াতে আছে না? ফিলিস্তিনের জেল শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এরা কি মজলুম না? তাহলে কোরআনে বলছে ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, বিলদান মানে কি শিশু, বিলদান মানে কি ওয়ালাদ, ওয়ালাদ বহুবচন শিশু বাচ্চা, আর নেশা মানে কি মহিলা নারীরা, তো যে নারীরা ধর্ষিতা হচ্ছে, যে নারীরা নির্যাতিতা হচ্ছে, যে শিশুরা মার খাচ্ছে, আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না এই অসহায় লোকদের জন্য। এখানে কি আল্লাহ নুসরাতে অসাহায্য বলছেন? নুসরাত ওরা যাচ্ছে, ওরা বলছে ওয়াজা আল্লাহ না মিল্লা দুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওলি দান করো, ওয়াজা আল্লাহ না মিল্লা দুনকা নাসিরা, তুমি তোমার পক্ষ থেকে নাসির দান করো। সেই নাসির তো আমরা, সেই নাসির কারা? আমাদের করতে হবে। এখন আমরা বললাম যে আল্লাহ আমরা নুসরত চাইতেছি, আমাদেরকে যেহেতু কেউ নুসরত করতেছে না সেই জন্য আমরা ওদের নুসরত দিতে পারছি না, এই শর্ত কি আল্লাহ দিয়েছেন? বরং আল্লাহ কি বলেছেন শোনেন, কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝবেন। কোরআনে আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তারা বিজয় লাভ করেছে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিইজনিল্লাহ, কার ইজেন, কার সাহায্যে? আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে। তাহলে আমাদের সাহায্য করবে কে? আমরা নুসরাত চাবো ঠিকই, কার কাছে? আল্লাহর কাছে নুসরাত চাবো। হ্যাঁ, মানুষের কাছেও ওই যেটা বলা, আমি কিন্তু বারবার বলছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহায্য চেয়েছেন তার দ্বারা জাওয়াজ বুঝে আসে, জায়েজ আছে বুঝে গেল। যখন অসহায় থাকবে, দুর্বল থাকবে, তখন সাহায্য চাওয়া জায়েজ বোঝা যায়। কিন্তু এখন দিন মুকাম্মাল হয়ে যাওয়ার পরে আপনি ওই জায়েজটাকে শর্ত বানিয়ে দিয়ে তারপরে এখন বলবেন যে খেলাফত কায়েম হতে হলে এই পদ্ধতি ছাড়া হবে না, নুসরাত চায় না, আমাদের বিরুদ্ধে অভিযোগ, জসিম ভাই নুসরাত চায় না আল্লাহর কাছে, কি কার কাছে? বিভিন্ন গোত্রপতিদের কাছে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমরা এটা বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ আমরা সাহায্য দেবো কার কাছে? ওই একজনের কাছে সাহায্য চাইছিল যে হুজুর দোয়া করেন যেন অমুক লোকটা যেন আমার এই কাজটা করে দেয়। তো আলেম ভালো ছিল, তাওহীদবাদী ছিল, আলেম সাহেব বললেন তুমি তো ভুল করলা, তুমি আমাকে বলবা যে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে কাজটা করে দেন। আল্লাহ কাকে দিয়ে করাবেন সেটা তো আল্লাহ ভালো জানেন, ওই লোক দিয়ে না হোক আরেকজনকে দিয়ে হবে। তুমি কেন এরকম বলছিস যে দোয়া করেন যেন অমুক ব্যক্তির মনটা ঘোরাই দেয় আল্লাহ তাআলা, অমুককে দিয়ে আমাকে সাহায্য করেন না, এরকম করা দরকার নাই। তো আমরাও সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। আজকে মজলুম মুসলিমরা এরকম ভাবে ফরিয়াদ করছে, এদের ডাকে সাড়া দেওয়ার কি দরকার নাই? জিহাদ ফরজ হয় কখন? সমস্ত ফিকার কিতাবগুলো খুলে দেখবেন, জিহাদ ফরজ হয় কখন? যখন ফরজে আইন একেবারে প্রত্যেকের ফরজে আইন হয় কখন? তার মধ্যে কতগুলো আছে? যখন কোনো মুসলিম ভূখণ্ড, কোনো মুসলিম ভূখণ্ড কাফেররা দখল করে নেয়, তখন সর্বপ্রথম ফরজ হয় ওই এলাকার লোকদের জন্য ওটাকে উদ্ধার করা। তারা যদি না পারে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য, তারা যদি না পারে আরও ব্যাপক পরিধি নিবে, তারা যদি না পারে আরও বাড়তে হবে। এইভাবে ওই ভূখণ্ড উদ্ধার করা, সারকানোয়া গারবান, পূর্ব পশ্চিম গোটা বিশ্ব মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। কি হয়ে যায়? এখন মুসলিমদের ভূখণ্ড কাফেররা দখল করে আছে কিনা, কোন জায়গা বাকি আছে? এরপরেও এটা হানাফি মাজাব, শাফি মাজাব, মালিকি মাজাব, যত মাজাব আছে, মাজাব ছাড়া আছে, সমস্ত আলেম এভাবে একমত যে মুসলিমদের যদি এক বিঘা জমিন যদি কি করে নেয়, এক বিঘা না, এক হাত, এক জেরা, এটাও যদি কুফাররা দখল করে ওটাকে উদ্ধার করা মুসলিমদের জন্য কি ফরজে আইন হয়ে যায়। যদি এলাকার লোকেরা না পারে বা না করে তাহলে অন্যদের জন্য, এইভাবে সরকার নগরবান গোটা বিশ্ব মুসলিমদের ফরজ হয়ে যায়। দুই নাম্বার, কোন মুসলিম যদি কি হয় বন্দী হয়ে যায় কাফেরদের হাতে, সেই মুসলিমকে উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। এরপরে যদি আবার তারা সাহায্য চায় আর সেটা মুসলিমরা জানতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে এর উপরে, একজন মুমিন বন্দী হয়ে গেছে, আল্লাহর নবীর শিবিরে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী কি তখন নুসরাত চাইছিলেন কারো কাছে? কে সেই মুমিনটা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেছিলেন ওদের সাথে আলোচনা করতে, খবর হয়ে গেল ওসমানকে বন্দী করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন ইয়া আসহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা বেরিয়ে আসো। সবাই বের হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে, কে আছো এরকম? আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, মদিনায় কেউ ফিরে যাব না, এই মর্মে বয়াত করার মতো কে আছো? এই বলে আল্লাহ নবী হাতটা রেখে দিলেন, আল্লাহর নবীর হাতের উপরে সাহাবীরা হাত রাখলেন, পাগড়ি রেখে নাই, কি রেখেছেন? বায়াতের দলিল তো আয়াতগুলো বেশ কয়েক বায়াত আছে কোরআন শরীফে, বায়াত আছে তো আমরাও বলি। আল্লাহ নবী হাত রেখে দিয়েছেন, ওই হাতের উপরে সাহাবীরা হাত রাখলেন। বায়াত হচ্ছে কিসের উপরে? হয়তো মৃত্যু নইলে শরিয়াত, ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো শরিয়াত নইলে শাহাদাত, একটা হবে। মদিনায় ফিরে যাব না, আল্লাহ নবীর হাতের উপর হাত চলছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাম হাতটা রাখলেন ডান হাতের উপরে আর বললেন এটা ওসমানের হাত। এটা কার হাত? ওসমান, যাতে বায়াত থেকে বিরত কি হয় বাদ না যায়, বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আসমান থেকে আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন ওই মুমিনদের প্রতি। ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার কাছে বায়াত দিচ্ছিল গাছের নিচে বসে, আপনার হাতের উপরে তাদের হাত ছিল, আপনার হাতের উপরে শুধু তাদের হাত ছিল না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। যে ভাইরা নুসরাতের সাহায্যের তলব, নুসরাত নুসরাত চাওয়ার শর্ত লাগান, আমি জিজ্ঞেস করতে চাই, ওই দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আরব গোত্রপতির কোন সাহায্যের জন্য আবেদন করেছিলেন? তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে এই, কোন মুসলিম যদি কাফেরদের কাছে বন্দী হয়ে যায়, সেই মুসলিমকে উদ্ধার করা মুসলিমদের জন্য কি হয়ে যায়? এখন কত মুসলিমদেরকে তারা বন্দী করে আছে, নির্যাতন চালাচ্ছে, এদের উদ্ধার করা কি ফরজ আইন? এরপরে খালি বোনদের, খালি ভাইদেরকে না, বোনদেরকে, শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে। এরকম ভাবে যখন কোন কাফের, কোন মুশরিক, কোন মুসলিম, কোন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, তখনও যুদ্ধ করা ফরজ হয়ে যায়। চার নম্বরে, মুসলিমদের আমির যদি যুদ্ধ এলান করে এবং হুকুম দেয় তোমাদের যুদ্ধ করতে আসতে হবে, তখন যাকে খাসভাবে বলে তার উপর ফরজ আইন হয়ে যায়, আর আমভাবে বলে সকল উপর ফরজ আইন হয়ে যায়। তখন আর সন্তানের প্রয়োজন হবে না বাবার অনুমতি নেওয়ার, মায়ের অনুমতি নেওয়ার, ঋণগ্রস্ত ব্যক্তির প্রয়োজন হবে না তার কাছে যে পাওনা আছে তার অনুমতি নেওয়ার, তাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন। কে করে দিবেন? এখন আর অনুমতির প্রয়োজন নাই। ফেকার যত কিতাব আছে সব কিতাবগুলোতে এই মাসলাগুলো পরিষ্কার করা আছে। এই চারটা কারণ বললাম, কোন কারণটা বাকি আছে যেটার কারণে এখন জিহাদ ফরজ নাই? তাহলে এই যে নুসরাত চাওয়ার শর্ত, আর একটা বিষয় মনে রাখতে হবে, এই শর্ত কোরআনের কোনো আয়াতে নাই, এই শর্ত হাদিসে নাই। এই শর্ত যদি মুসলিমরা দুর্বল থাকে তাহলে হয়তো বেশির থেকে বেশি এটা সাহায্য চাইতে পারে, অনুমতি আছে, এর বেশি কিছু না। কোনো জিনিস শর্ত আকারে যদি আরোপ করতে হয়, জুড়ে দিতে হয়, তাহলে সেখানে দলিল লাগবে, নস লাগবে, কোরআন সুন্নাহ আয়াত লাগবে, এছাড়া শর্ত আকারে জুড়ে দেওয়া যাবে না। যাই হোক, আমার এই আলোচনা যেহেতু হিজবুত তাহরির একটা বড় দল, আন্তর্জাতিক দল, সারা বিশ্বে যে সংগঠন আছে, আমাদেরকে প্রশ্ন করা এর উপরে, আমরা যদি সব ফেরকা সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি, কার কোন জায়গায় বিষয়গুলো আছে, আমি শুরুতেও বলেছি আমার এই আলোচনার উদ্দেশ্য এই নয় যে আমরা তাদেরকে সবাইকে গোমরা বলি বা জাহান্নামি বলি বা কাফের বলি বা ইহুদি খ্রিস্টান বলি, না, এটা না। আমরা এটা বলি যে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মূল যে রক্ষা কবচ জেহাদ, এটার মধ্যে নানান সংশয় ঢুকিয়ে দিয়েছে, সেই সংশয়গুলো এখন আমাদের মুসলমানদের দ্বারা সেগুলো কি হচ্ছে, প্রচার হচ্ছে। এর মানে এইটা বলছি না আমি যে ওনারা ইহুদি খ্রিস্টানদের দালালি করছেন, ইহুদি খ্রিস্টানরা দালাল তৈরি করেছে, সে দালালরা মুসলিমদের ঢুকছে, ঢুকে ঢুকে মুসলিমদের মধ্যে এই আকিদাগুলো ছড়াচ্ছে। আমাদের কাজ হচ্ছে এই, আমরা কোরআন হাদিস ছাড়া এরকম যারা শর্ত আরোপ করে সেই শর্তে কর্ণপাত করব না। আমরা মনে করি, বিশ্বাস করি, এখন মুসলিমরা দুর্বল নয়, মুসলিমদের ঐক্যের অভাব আছে, সঠিক জ্ঞানের অভাব আছে, মুসলিমদের এলেমের অভাব আছে। সব এলেম থাকতে পারে, ফেকহুল জেহাদ সম্পর্কে, জেহাদ কখন ফরজ হয় সেটা জানা নাই, এই কারণে এসব বিষয়গুলো আসতে, এই জেহাদ উপর সংশয়গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেউ নুসরাতের শর্ত, কেউ খেলাফত কায়েম করতে হলে খলিফার শর্ত, জেহাদ করতে খলিফা লাগবে সে শর্ত, কেউ শর্ত লাগাচ্ছে ঈমান মজবুত করতে হবে, তারপরে জেহাদ করব। কেউ শর্ত লাগাচ্ছে যে আমাদের কি আছে, অস্ত্র কোথায়, আমরা দুর্বল, আমাদের সৈন্য সংখ্যা কোথায়, ওদের তুলনায় আমাদের সৈন্য কম, এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, নানান রকম সংশয় তৈরি করে ওই একটা জায়গায় হিট করা হচ্ছে, কারণ ওইটাই সব মূল জায়গা। এই জন্য আমরা যখন কাউকে পরীক্ষা করি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন, পরিষ্কার বলছি, অমুক ব্যক্তি সম্পর্কে, অমুক দল সম্পর্কে আপনার মন্তব্য কি, সাধারণত কোনো ব্যক্তি নিয়ে সরাসরি আমরা কোনো মন্তব্য করতে যাই না, তবে যদি দেখি সেই ব্যক্তির দ্বারা ইসলামের কোনো বিশাল ক্ষতি হচ্ছে, তখন সেই ব্যক্তির ব্যাপারে স্পষ্ট করে দেওয়াটা ইমানের দায়িত্ব। দলিল সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সূরা যখন নাজিল হয় তখন আবু লাহাব কি মরে গেছিল না জীবিত আছে? জীবিত ছিল, আবু লাহাব জীবিত ছিল, ইতিহাস পড়েন। এই সূরা নাজিল হলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হারাম শরীফের সামনে, মক্কা হারামের সামনে ছিলেন, আবু লাহাবের স্ত্রী তখন আসতেছিল, আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আসতেছে আবু লাহাবের স্ত্রী, আর তার বিরুদ্ধে সূরা নাজিল তো জানা আছে তার, এ কি করে তাই তো বুঝতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন, ওর চোখে আমরা ধরা পড়বো না, আবু আবার দেখতে পাবে না, ঠিকই সে এসে চলে গেছে, দেখতে পায় নাই, আবু লাহাব জীবিত ছিল। তাহলে আবু লাহাবের বিরুদ্ধে যে সূরা নাজিল হলো, এখন যারা আমরা যখন কোনো বড় বড় মুরতাদ অথবা ভণ্ড ভণ্ড পীর এগুলোর নাম ধরে বলি, ওনারা তখন সমালোচনা করেন যে এটা তো গীবত হচ্ছে, আরে বেটা এরকম গীবত করা ফরজ, গীবত করা কি, আবু লাহাবের গীবত করা বলা হয় নাই, এটা গীবত না, আবু লাহাবের দোষ বলা হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, কি এটা ফেরাউনের দোষ বলা হয় নাই, এরকম নমরুদের দোষ বলা হয় নাই, হামানের দোষ বলা হয় নাই, কারুনের দোষ বলা হয় নাই, ইবলিস শয়তানের দোষ বলা হয় নাই। কাজী বুঝতে হবে যে কোনো বিষয়ে যদি কেউ মুসলিমদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে অথবা কোনো নসকে তারা পরিবর্তন করে, কোরআন সুন্নার কোনো দলিলকে বিকৃত করে, তখন ওই ব্যক্তির বিষয়গুলোকে, বিভ্রান্তিকে হক যারা জানতে চায় তাদের সামনে স্পষ্ট করে দেওয়া একজন মুমিন, একজন আলেমের মূল দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করার জন্য কাজটা করছি, কারোর সঙ্গে শত্রুতা পোষণ করার উদ্দেশ্য না, কারোর সঙ্গে বিদ্বেষ সৃষ্টি করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইসলাহ। আমরা এটা শুনি নুসরাত চাওয়া, এটা আমাকে এই বললাম না যে আমাকে এটা এই কিতাব আমার হাতে আসার আগে আমি এটা আমার কানে আসছে জসিম ভাই নুসরাত চায় না, আমি তখন জানতাম না যে নুসরাত জিনিসটা কি, কারণ কোরআন হাদিসে এই নুসরাত চাওয়া সম্পর্কে কিছু থাকলে আমরা জানতাম, কোরআন হাদিসে নুসরাত চাওয়া সম্পর্কে কোনো বিষয়ই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পেশ করেছেন, হ্যাঁ এটার দ্বারা জাওয়াজ বোঝা যায়, শর্ত না, যেহেতু আমার কানেটা আগের থেকেও ছিল আর এখন তো কিতাব থেকেই পরিষ্কার পাওয়া গেছে, বিষয়টা স্পষ্ট করে দেওয়া ইমানি দায়িত্ব মনে করেছি তাই করলাম। এতে যদি কারো চেতনায় অথবা কারো দলীয় অনুভূতিতে আঘাত আসে, সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই, যদি ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করার সুযোগ আছে, আর যদি ঠিক বলে থাকি আমি ফাও সময় নষ্ট করতে চাই না, আমি যেটা বললাম এই বিষয়ে যদি আপনাদের দ্বিমত থাকে তাহলে আমি বসবো, আর এই বিষয়টাকে যদি আপনি জায়েজ করার জন্য বসতে চান তাবিল করে ঘুরে ফিরে যা, আমি একটা মিনিট সময় একটা সেকেন্ড দেওয়ার জন্য দিই না, আমার জীবনে অনেক মূল্য আছে। অনেকে বলে পীর সাহেবদের সাথে আপনি বসতে পারেন না, আমি হ্যাঁ বসতে পারি, আমি যে বক্তব্যগুলো যেই পীরের নামে যেই বক্তব্য দিচ্ছি আগে ওনাদেরকে জিজ্ঞেস করো এটা ওনারা মানে কি না, যদি আমি ভুল বলি তাহলে তারা আমাকে ধরুক বসতে রাজি আছি, আর যদি ওনারা বলেন যেটা ঠিক ঘুরাইয়া ফিরে আমাকে বুঝাইবার চেষ্টা করবে আমি এক মিনিট বসতে রাজি না, কারণ আমার কাছে এগুলো সূর্যের আলো যেমন পরিষ্কার এরকম ভাবে কেউ যদি আমাকে বুঝায় যে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, দুই পীরে দুই হাত ধরে বেহেশতে লইয়া যাইবে, কেউ যদি আমাকে বুঝায় যে পীর মুরিদের অন্তরে সব দেখে সব শুনে, কেউ যদি আমাকে বুঝায় আল্লাহর অলিরা চিনি যেরকম ভাবে পানির সঙ্গে মিশে যায় এরকম আল্লাহর সঙ্গে একেবারে সত্যগত মিশে যায়, এইগুলো যদি আমাকে কেউ বুঝাবার জন্য আসে আমি তার সাথে এক সেকেন্ডের সময় দিতেও রাজি না। কি আজীব কাহিনী, পীর যাইতে যাইতে আল্লাহর আরশে চলে গেছে, আল্লাহকে আরশে গিয়ে খুঁজে পায় নাই, তো চিল্লান শুরু করে আল্লাহ তুমি কই গেলা, আল্লাহ তুমি কই গেলা, মাওলা তুমি কই গেলা, মাওলার নাওয়াজবিল্লাহ আল্লাহকে কেউ চিন্তাই করে নিয়ে গেছে, ভয় পাই গেছে মনে হয়, নইলে ভয় পাইবে কি জন্য? চিৎকার মানুষ শুরু করছে, শেষ পর্যন্ত আল্লাহ আওয়াজ দিয়ে বলল, আরে পাগলা তুই আমারে কই পাবি, আমি তো তোর কলমের মধ্যে আছি। আল্লাহ কোথায় ঢুকে গেছে? আল্লাহ তো ফিরসালের কলমের মধ্যে ঢুকছে, তো আল্লাহরে পাইবে কোথায়? সে আরো সে গিয়ে পায় না খুঁজে। এই আকিদা যদি কেউ রাখে আর সে যদি আমার সাথে বসতে চায়, আমার কোনো প্রয়োজন নাই, তোমার আকিদা তুমি থাকো। হ্যাঁ, যদি এটা তোমার কিতাবে না থাকে, আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে ধরো যেটা আপনি বলেছেন আমাদের কিতাবে নাই, আপনি প্রমাণ করেন, আমি তখন আপনার কিতাব খুলে দেখাবো কত পৃষ্ঠায় কত লাইনে আছে। এরকমও আছে, এক পাগলা আল্লাহকে পাইতে চায় গেছে পিসাবের কাছে, ওই পাগলা আল্লাহকে পাইতে হইবে, তখন ওই পিসাব আবার আর এক জঙ্গলের পিসাবকে ডাকছে, এখন দুই জঙ্গলের পীর মিলে ওরে ফয়েজ দিচ্ছে আর জিজ্ঞেস করছে, পাগলা তুই এখন কই আছিস? তা প্রথম আকাশে আসি, আল্লাহ এতে হবে না আরো দাও। তো কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস, পাগলা এখন তুই কোথায় আছিস? এখন দ্বিতীয় আসমানে আছি। কয়ে না আল্লাহ এত হইবে না, ওরে আরো দিতে হবে। এরপরে দেখে পাগলা তুই কোথায় আছিস? এক এক আসমানে যাচ্ছে, শেষ পর্যন্ত আল্লাহ এতেও হবে না, আরো উপরে নিতে হবে। এরপরে জিজ্ঞেস করলো, পাগলা তুই কোথায় আছিস? পাগলার আর কোনো উত্তর নাই। বাবারা বুঝতে পারছেন কোথায় গেছে, মানে পাগলা এখন আর উত্তর দেবে কি? এখন তো সে আল্লাহর সঙ্গে মিশে গেছে, এর আর উত্তর দেবে নাকি? এইটা লেখা আছে চরমলাই পীরের বইতে। কোথায় লেখা আছে? আন্দাজে কোনো কথা নেই, বই আমার পাশে আছে। এখন যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনার এই কাহিনী আমাদের বইতে নাই, তাহলে আমি বলবো যে ভাই আমি দেখাই দিই। আর যদি এই কাহিনী বইতে থাকে আর এইটা কেউ প্রমাণ করতে আসে, এর সাথে বসে আমাদের কোনো দরকার নাই। ওই পীরের আর এক বইতে লেখা আছে, একজন গেছে এক আল্লাহর ওলির কাছে, যে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও, সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহ কয় যে না, ওর আমলনামায় লেখা নাই, ওর ভাগ্যের যে লৌহ কলম যেখানে আছে তাকবীর ওখানে লেখা নাই, আল্লাহ দিতে হবে। বুজুর্গ খুব জোর করে ধরলো, শেষ পর্যন্ত আল্লাহকে বললো, আল্লাহ তুই যদি না দাও তাহলে আমি ওই মন্দিরে গিয়ে রামের কাছে যাব। তো বুজুর্গ রাগ করে রওনা হয়ে গেছে। তখন মা ফাতেমা দৌড়ে আসছে, আয়েশা বলে, দেখো তুমি রাগ করে যাইও না, আমি মাওলাবাকের দরবার থেকে ব্যবস্থা করতেছি। এরপরে মাওলাবাকের দরবার থেকে একটা পুত্র সন্তান লেখা দেওয়া হয়েছে, মা ফাতেমা দিয়ে দিচ্ছে। কোথায় লেখা আছে, কোন পীরের বইতে? না এটা বেদা মেরা পাত না, এটা অন্য একটা বইতে আছে, চমড়া বইতে আছে, বাসায় আছে বইগুলো আমার কাছে আছে। তাহলে এখন আপনি নিজে পড়ছেন, আমি বইটার নামটা খেয়াল নাই। এখন যাক, বই আছে, যে কোনো একটা বইয়ের মধ্যে আছে, বই আমার বাসায় সেগুলো আছে, তার মধ্যে আছে, নামটা হয়তো আমার পরে জানাই দেবো। এখন আপনি বলবেন যে উনি যেটা বলেছেন এইটা আপনারা স্বীকার করেন কি করেন না, উনি ভুল বলেছেন কিনা? যদি বলে যে না আমাদের বইতে এগুলো নাই, ভুল বলেছেন, তাহলে আপনাদের উপরে দায়িত্ব হয়ে যাবে আমার থেকে এটা দেখে নেওয়া, অথবা ওনাদের বইগুলো বাজার থেকে কিনবেন। আমি বলে দিই সবসময় যে বাংলা বাজার আল এসাহাক প্রকাশনী ইসলামিক টাওয়ারে একটা ওদের লাইব্রেরি আছে, এখানে গিয়ে ওদের সব বইগুলো কিনেন, কিনে তারপর পড়েন, যেখানে যে বইটার কথা বলি ওইটা মিলেই দেখেন। যদি থাকে তাহলে আর সেক্ষেত্রে আমাকে ধরবেন না, আর যদি না থাকে তাহলে কি করবেন? আমাকে ধরবেন যে আপনি এই কথাটা ভুল বলেছেন, এটা ওদের বইতে নাই। তাহলে আমি হয়তো তওবা করব, না থাকলে তওবা করব, ভুল বলে তওবা করব। আর যদি থেকে থাকে তাহলে এই আকীদা যারা পোষণ করে এবং এইটাকে যারা প্রমাণ করতে চাইবে, এদের সঙ্গে বসার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আলা বাসীরা, এই ব্যাপারে আমি স্পষ্ট যে এগুলো পরিষ্কার শিরিক। এগুলো পরিষ্কার কি? এই আকীদা পোষণ করা শিরিক। আলা বাসীরা, আমার কাছে কোরআনে হাদিসে দলিল আছে, আমাকে এইগুলো বোঝাবার জন্য বসার কোনো প্রয়োজন নাই। এই জন্য স্পষ্ট বিষয়, আমরা যখন যতটুকু কোরআন হাদিস দিয়ে বলি, এই বিষয়ে যদি এখন যদি হিজবুত তাহরির ভাইরা বলেন যে না আমরা জেহাদের জন্য খলিফা শর্ত করি না, আক্রান্ত হলেও না আক্রান্ত ছাড়াও না, এই আকি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি আমার কথা উড্ড করব, তওবা করব। আপনাদের বক্তব্য যদি এই হয় যে না নুসরত চাওয়ার কোনো দরকার নাই, মুসলিমরা যুদ্ধ চালাবে এবং তাদের যে শক্তি তা নিয়ে তারা লড়াই করবে, এটা যদি আপনাদের আকীদা হয়ে থাকে, নুসরত চাওয়ার শর্ত না থাকে, তা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এটা একাধিক লোকের থেকে আমি এটা যাচাই করেছি, বাস্তবে যারা হিজবুত তাহরির করে এই কিতাব থেকেই না খালি, তারা এই অভিযোগ করে যে নুসরত চাইতে হইবে। তাহলে এই যে নুসরত চাওয়া, নুসরত চাওয়া, এই নুসরত চাওয়া, নুসরত চাওয়া শর্ত, এইগুলো কোরআন হাদিসে কোথাও নাই, শর্ত আকারে কোথাও উল্লেখ করা হয় নাই, কাজে এটাকে জরুরি মনে করেছিলাম বলে দেওয়ার, তাই বলে দেওয়া হলো। আমা উরিদুল ইসলাহ মাস্তাতাতু, আমাদের উদ্দেশ্য সংশোধন করা যথাসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।